সেই মুত্তাকিনদের সম্পর্কে প্রথমে পাঁচটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, মুত্তাকিন কি করে হওয়া যায়। এরপরে দুইটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুত্তাকিনদের ঠিক বিপরীত যারা, অর্থাৎ কাফের, এদের সম্পর্কে বলেছেন। এরপরে কোরআনুল করিমের সূরা বাকারার আট নম্বর আয়াত থেকে আর একদল মানুষের আলোচনা করেছেন, যারা মমিনও না কাফেরও না, বাহ্যিকভাবে তারা মমিন আর ভিতরগতভাবে তারা সব কাফের। এই প্রকারের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিকর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আট নম্বর আয়াত থেকে শুরু করে তেরোটা আয়াত নাজিল করেছেন মুনাফিকদের সম্পর্কে। আয়াতের সংখ্যা দিয়ে বোঝা যায় যে সবচেয়ে ক্ষতিকর কারা। মমিনদের জন্য পাঁচ আয়াত আর কাফেরদের জন্য দুইটা আয়াত আর মুনাফিকদের জন্য তেরোটা আয়াত নাজিল করেছেন। কোরআনুল করিমে মমিনদের নামে একটা সুরা আছে আল মুমিনুন, আবার কাফেরদের নামে একটা সুরা আছে কাফেরুন, উলিয়া ইয়ুহাল কাফেরুন, আবার মুনাফিকদের নামে একটা সুরা আছে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এখান থেকে শুরু করে কাফেরদের নামে যে সুরা এটা কি দুই লাইনের একটা সুরা, মাত্র দুই লাইন, আর মুনাফিকদের নামে যে সুরা দেড় পৃষ্ঠা ব্যাপী একটা লম্বা সুরা। তো শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে আলোচনা করেছিলেন কি কাজ করলে মুমিন হওয়া যায়, এরপরে আবার সমাপনী বক্তব্যে সেই বিষয়গুলো সব তুলে নিয়ে এসেছেন। আমরা প্রথমে এই তিনটা আয়াতের তর্জমা শুনব, এরপরে এই আয়াতগুলোর বিশেষ ফজিলত আছে সেগুলো শুনব, এরপরে কেন ফজিলত সেটাও জানবো ইনশাআল্লাহ। কারণ আমরা এমনি অনেক সুরার ফজিলত জানি, যে সুরায় ফাতিহা যদি, সুরায় ইখলাস যদি একবার পড়া হয় এক তৃতীয় অংশ কোরআনের সওয়াব পাওয়া যায়, ঠিক আছে, কেন সেটা কি আমরা জানি। আয়াতুল কুরসি যদি একবার কেউ সকালে পড়ে সারা দিন তার কাছে শয়তান আসতে পারে না, আবার যখন সন্ধ্যার সময় একবার পড়ে সারা রাত্র তার কাছে শয়তান আসতে পারে না, এত মর্যাদা আয়াতুল কুরসির। কিন্তু কেন এত মর্যাদা তা কি আমরা চিন্তা করেছি, কি আছে এই সুরার মধ্যে। এমনি ভাবে সূরা হাসরের শেষের তিন আয়াতের অনেক মর্যাদা আছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, এইগুলোর মধ্যে বিশেষ মর্যাদার কারণটা কি মানুষ যদি একটু চিন্তা করত আর অর্থটা পড়ে দেখত তাহলে বুঝত যে এইগুলোর মধ্যে এই কারণে এত মর্যাদা। একজন সাহাবি যুদ্ধের কমান্ডার, এমামতি করতেন, তো নামাজের মধ্যে কেরাত পড়ার সঙ্গে সঙ্গে যে কোনো রাকাতে সূরা ইখলাস পড়তেন, প্রথম রাকাতে যে কোনো সূরা পড়তেন, শেষ রাকাতে সূরা ইখলাস পড়তেন। তো সাহাবীরা ওনাকে বললেন যে আপনি এটা সবসময় কেন করছেন, উনি বললেন তোমাদের যদি পছন্দ না হয় তার অন্য একজন ইমাম বানাই নাও। তারা বলল না আপনি আমাদের ইমামতি করবেন, কারণ একজন মুত্তাকিন, একজন পরহেজগার লোকের পিছনে নামাজ পড়া এটা রেলের ডাব্বার মতো, রেলের ইঞ্জিন যদি দুর্বল হয় তো এর সঙ্গে যত ডাব্বা লাগায় সবগুলো কি। এই জন্যই কুফাররা খুব ভালো করেই জানে ইমামদেরকে কিভাবে নষ্ট করলে জাতি নষ্ট হবে, এই জন্য বাংলাদেশে ইমাম প্রশিক্ষণ হয়, এই ইমাম প্রশিক্ষণের টাকা দেয় আমেরিকা, প্রথমে হারাম খাওয়াও, এরপরে কি শিখায় ইমামদেরকে, যেইখানে ইমামদের দরকার ছিল আধুনিক প্রযুক্তিগুলো শিখে তাদেরকে কোরআন প্রচারে সহযোগিতা করো। এখন বর্তমানে কোরআন হাদিস আপনার তাফসিরের কিতাব হাদিসের কিতাব সবগুলো কম্পিউটারে ফিট করা যায়। আমরা এখানে যে বইগুলো এখন বর্তমানে লিখছি হাদিস আমাদের হাতে লেখা লাগে না, আমাদের কম্পিউটার প্রায় 16,000-এর চেয়েও বেশি কিতাব আছে। এমনি তো বাসায় আপনারা যারা গেছেন তারা জানেন কি পরিমাণ বই আছে, এরপরেও এই বইগুলোর চেয়ে আরো বেশি বই আমাদের কাছে আলহামদুলিল্লাহ কম্পিউটার আছে। তো এইগুলো বর্তমানে শেখানো দরকার ছিল, তার পরিবর্তে শেখানো হচ্ছে কি কেমনে মুরগিকে ইঞ্জেকশন দিবে। ভালো কথা, এগুলো ভালো জিনিস, শেখার দরকারও আছে। এজন্য তো অনেক লোকও আছে, ওই বেকার যুবকদেরকে শিখাও কেমনে হাঁস মুরগি পালতে হবে, কেমনে মাছকে মানুষের পায়খানা শুকাইয়া খাওয়াইতে হইবে। আর ইমাম সাহেবদের তো মাশাআল্লাহ মসজিদের ট্যাঙ্কিতে পায়খানা অনেক আছে, শুকাবার জায়গা মসজিদের ছাদ আছে, এটা শিখায়। এটা কাল্পনিক কথা না, বরিশাল বড় মসজিদ, কসাই মসজিদ, শহরের প্রাণকেন্দ্রে দুইটা বড় মসজিদ, একটা হচ্ছে কসাই মসজিদ আর একটা হচ্ছে এবাদুল্লাহ মসজিদ। এই কসাই মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম সাহেব, উনি ইমাম প্রশিক্ষণ দিলেন। তো সেখানে ভালো করে শিখানো হল যে মানুষের পায়খানা যদি শুকাইয়া মাছকে খাওয়ানো হয় মাছ খুব দ্রুত বড় হয়। উনি চিন্তা করলেন খুব ভালো কথা, আমার ট্যাঙ্কিতে তো পায়খানা অনেক আছে মসজিদের ট্যাঙ্কি, শুকাইবার জন্য ছাদ আছে, শুকাইল। বিপদ হলো তখন যখন মুসল্লিরা টের পাইল যে আমাদের মসজিদের ছাদে ইমাম সাহেব হুজুর পায়খানা শুকাইতেছে। এরপরে ইমাম সাহেব চাকরি গেল, এখন একটা দোকানদারি করে মসজিদের সামনে, দোকান আছে টুপির দোকানদার। এই জন্য যে বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে, ইমামদেরকে প্রশিক্ষণের দরকার আছে ঠিক আছে, কিন্তু সেটা কোনটা, ইমামরা শিখাবে কিভাবে মানুষ কোরআন দিয়ে ব্যক্তি জীবন গড়বে, সামাজিক জীবনে কোরআন আমল করবে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের কি শিক্ষা আছে, ইসলামী অর্থনীতি কি আছে, স্বরাষ্ট্রনীতি কি আছে, পররাষ্ট্রনীতি কি আছে, বিধর্মীদের সাথে আচরণ কেমনে করতে হবে, নিজেদের সঙ্গে আচরণ কেমনে করতে হবে, লেনদেন কেমনে করতে হবে, সেগুলো কোরআনে সব আছে। আমরা গত সপ্তাহে সে আলোচনা পেশ করেছিলাম। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই বয়ান করেছেন। আমরা প্রথমে এজন্য আজকের আয়াতগুলোর অর্থ শুনব, এরপরে এগুলোর ফজিলত শুনব, এরপরে আমরা আসল জায়গায় যাব, ফজিলতগুলো কেন, আয়াতের মধ্যে কি আছে। প্রথমে তর্জমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 284 নম্বর আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর মালিকানা, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা মানে যা কিছু আছে, ফিস সামাওয়াত মানে আসমান সমূহে, সামাওয়াত অর্থ আসমান, সামাউন মানে আসমান, এর বহুবচন হচ্ছে সামাওয়াত। ওয়ামা ফিল আরদ, আল আরদ শব্দের অর্থ হচ্ছে জমিন, পৃথিবী। এবার আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে এই সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে একচ্ছত্র মালিকানা যার, হুকুমত চলবে কার, মালিকানা যার, আপনি তার হুকুম মানবেন না, আপনার চাকরি থাকবে? আপনি একটা কারখানায় চাকরি করেন, ওই কারখানার মালিক যে তার কথা আপনি মানেন না, আপনার চাকরি থাকবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি, অর্থ কি, আল্লাহর জন্যই সবকিছু, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, আসমান সমূহ এবং জমিন সমূহে যা কিছু আছে সব কিছু এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা, সুতরাং তার হুকুমে চলতে হবে। এবারে আল্লাহর মালিকানায় আপনি চলবেন, দুনিয়ার মালিকানা যাদের আছে, কারখানার শ্রমিকরা কে চুরি করে, কে খেয়ানত করে, কাজে ফাঁকি দেয়, এগুলো কি মালিক দেখে? দেখে না। আল্লাহ তাআলা এই জন্য দেখেন, সাথে সাথে আরেকটা আয়াত নিয়ে আসছেন, এই আয়াতের অংশ, ওয়াইং তুবদু মা ফি আনফুসিকুম ইন, মানে যদি, তুবদু মানে প্রকাশ করো, মা ফি আনফুসিকুম, মা মানে যা কিছু আছে, ফি মানে মধ্যে, আনফুসিকুম মানে তোমাদের দিলের মধ্যে, তোমাদের দিলের মধ্যে যা কিছু আছে সেগুলো প্রকাশ করো, আও তুখফুহু অথবা তোমরা গোপন করো। ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেগুলোর সবগুলোর হিসাব নেবেন। তাহলে তিনি সব দেখেন, ওই কারখানার কর্মচারীরা কি করে কি না করে, দোকানের কর্মচারী কি করে কি না করে, এটা তো মালিক দেখে না। আর তোমরা যার মালিকানায় আছো, তিনি তোমাদের মনের খবর পর্যন্ত সবকিছু জানেন। ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের নফসের মধ্যে দিলের মধ্যে যা কিছু আছে সেগুলো প্রকাশ করো, আও তুখফুহু অথবা তোমরা এটা গোপন করো। ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে বিষয়টা হিসাব নিকাশ নেবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন, মনের ব্যাপারে তো সবটা আমাদের ক্ষমতার মধ্যে না, আমাদের অজান্তেই আমাদের অনিচ্ছায় অনেক সময় মনের মধ্যে গুনাহের উদ্রেক হয়, তো এইটার যদি আল্লাহ তাআলা হিসাব নেন তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলা এই জন্য পরের আয়াত নাজিল করেছেন, সামনে আসবে শেষের আয়াতটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ তাআলা মানুষকে তার ক্ষমতার বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। তাহলে আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবার মধ্যে সমানভাবে বণ্টন করে থাকতেন, এক এক স্ত্রীর কাছে এক এক রাত্র থাকতেন, কিন্তু অন্তরের মহাব্বত কারো প্রতি বেশি হতো, আকর্ষণ বেশি হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ এই যে আমার স্ত্রীদের মধ্যে সমান বণ্টন করা, এটা আমার ক্ষমতায় আছে, আমার ক্ষমতায় যেটা আছে সেটা আমি ঠিক মতো পালন করেছি, অন্তর কার প্রতি আকৃষ্ট বেশি হয় কম হয় এইটার মালিক তো আমি না, এটা তোমার মালিকা নাই, এজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। এই জন্য এই আয়াত যখন নাজিল হয়ে যায় সাহাবায়ে কেরাম মনে করলেন যে এইটাও বোধহয় আমাদের পাকড়াও হবে। আল্লাহ তাআলা পরে আয়াতে আসবে, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, এরপরে বলছেন সব কিছু তোমাদের হিসাব নিকাশ হবে। তার মানে হচ্ছে মনে মনে কোনটা তোমরা কল্পনা করছো, গুনাহের সিদ্ধান্ত নিচ্ছে, ভুলে যদি হয় অনিচ্ছায় হয় সেটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। হাদিসে আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিয়ান উম্মতি, আমার উম্মতের থেকে ক্ষমা করা হয়েছে, মা ওয়াসওয়াসাত বিহি নাফসুহু, তার দিলের মধ্যে যে সমস্ত কল্পনা ওয়াসওয়াসা গুনাহের চিন্তা আসে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সে আমল না করে। অবশ্য এখানে একটা বিষয় আছে, একটা হলো গুনাহের খেয়াল আসলো সঙ্গে সঙ্গে সে ফিরিয়ে নিল, এটা আল্লাহ মাফ করবেন, গুনাহের খেয়াল আসলো মনে মনে চিন্তাও করেছে করব কি করব না, কিন্তু করার সিদ্ধান্ত সে করে নাই, এটাও মাফ করবেন, করার সিদ্ধান্ত করেছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত করে নাই, এই পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু এর পরের যে স্তর, গুনাহ করার জন্য সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিন্তু সুযোগ পায় নাই বলে সে কাজটা করতে পারে নাই, এইটা হাদিসে আছে যে এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ এটা আমল করার মতোই। কিন্তু কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে যতক্ষণ পর্যন্ত মানুষ আমল না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তারপরে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছে করেন তাকে ক্ষমা করে দেন, ওয়া ইউআযিবু মান ইয়াশাউ, আর যাকে ইচ্ছে করেন তাকে আল্লাহ তাআলা শাস্তি দেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতাশালী, তোমরা এখানে যা কিছু করো এটা আল্লাহ তাআলা দেখেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, যথাযথ শাস্তি দেওয়া অথবা যথাযথ পুরস্কার দেওয়া। মনে করুন একটা লোক 100 মানুষকে হত্যা করলো, এরপরে আদালতে বিচার গেল, সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হলো 100 হত্যা করেছে, আদালত কি করবে, তাকে ফাঁসি দিবে। তো ফাঁসি দিলে মাত্র একটা হত্যার নালে বদলা হলো, আরো যে 99টা রয়ে গেল শাস্তি দেবে কেমনে, এরশাদ সিকদার। আপনারা যারা খবর আছে তারা জানেন যে কয়েক বছর আগে এরশাদ সিকদার কত মানুষকে খুন করল, এরপরে দুনিয়ার আদালতে বিচার হলো, তাকে ফাঁসি দেওয়া হলো। কিন্তু এই লোকটা খুন করেছে 100 উপরে, আর দুনিয়ার আদালতে তাকে ফাঁসি দিয়ে শেষ করে দিল, আর বাকি খুনের বিচার হবে কোথায়? ঠিক এর বিপরীত, একজন লোক যত বড় ভালো কাজ করুক দুনিয়ার মানুষ কি পুরস্কার দিতে পারে? একটা নোবেল পুরস্কার দিবে, নাহলে আর একটা খেতাব দিবে, এর চেয়ে কিছু না। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন অন্যায়কারীর যথেষ্ট শাস্তি দিতে, এবং আল্লাহ তাআলাই পারেন যারা ভালো কাজ করে তাদের যথার্থ পুরস্কার দিতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। তিনি তোমাদের অন্তরের খবরও জানেন, বাহ্যিক অবস্থাও জানেন, যে যা পাওয়ার আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যেন একটা প্যাকেট করা হচ্ছে। ক্ষমতার বিষয় আসলো, এরপরে ক্ষমতা যখন আসলো ক্ষমতার পরে আসে কমান্ড। ক্ষমতার পরে কি? আপনার একটা দোকান আছে, দোকানের মালিক আপনি, আপনার ক্ষমতা আছে, এখন আপনি হুকুম দিলে কর্মচারী মানবে, আর আমি যদি গিয়ে আপনার দোকানে দাঁড়িয়ে কমান্ড দেই কেউ মানবে? কেউ মানবে না, আমার ক্ষমতা নাই ওখানে। দেখেন দুনিয়ার মানুষের এটা বুঝে, এই যে একটা আমাদের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এখন জনগণ সমস্ত ক্ষমতার মালিক, তো জনগণ রাস্তায় মার খায় কেন? পুলিশে পিটায়? ভোটের মাধ্যমে এই ক্ষমতাটা দেয় তারা এমপিদেরকে। এবারে যারা সংখ্যা গরিষ্ঠতা লাভ করলো মূলত তারা এই জনগণের এখন প্রতিনিধি, ওই জনগণের ক্ষমতার মালিক এখন ওই কয়জন লোক, যে কারণে তারা ওই জনগণকে পিটায়। যারা দুর্বল, যারা পাশ করতে পারে নাই, তাদের ক্ষমতা দুর্বল হয়ে গেছে, আর যারা বেশি ভোট পেয়েছে তাদের ক্ষমতা বেশি হয়ে গেছে, ওরা ক্ষমতা মালিক এখন দুর্বলদেরকে পিটায়। ক্ষমতার মালিক হলো, ক্ষমতার মালিক হওয়ার পরে দুই নম্বর কাজ কি? কমান্ড, আইন জারি করা। সংসদ ভবনে কি করে? আইন তৈরি করে, আইন তৈরি করে, প্রয়োজনে আল্লাহর আইন বাতিল করে, নিজেরা মন গড়া আইন তৈরি করে, মূর্তি বানাবার আইন তৈরি করে, মূর্তি সংরক্ষণের আইন তৈরি করে, মূর্তি পূজা কেমনে করতে হবে সে আইন তৈরি করে, এগুলো করে না? এই যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি হচ্ছে, কেমনে হচ্ছে? এমনি হচ্ছে নাকি? স্মৃতির মূর্তি, চেতনার মূর্তি, কত রকমের মূর্তি, আর এখন নতুন করে একটা বিশাল বিশাল মূর্তি তৈরি হচ্ছে। এই যে কাজগুলো করে কিসের বলে করে? কমান্ড। এই জন্য আমরা এখানে এই তিন আয়াতের প্রথম আয়াতে বুঝলাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর একচ্ছত্র মালিকানা, ক্ষমতা আল্লাহর। ক্ষমতা যখন তখন আসে কমান্ড। এই জন্য আল্লাহর যে দুইটা নাম, একটা আল্লাহ একটা রব, এই দুইটার তাৎপর্য কি? আল্লাহ হচ্ছে যিনি ক্ষমতার মালিক, আর ওই ক্ষমতার অধীনে যিনি কমান্ড দেন তিনি হচ্ছেন রব। তো আল্লাহ যেহেতু সব ক্ষমতার মালিক, সেই হিসাবে তিনি কি? আল্লাহ। কাজে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। এরপরে হুকুম যখন মানা যাবে না, আল্লাহর ক্ষমতা আমরা মানলাম, এবারে দ্বিতীয় পর্যায়ে আসলো কি? আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর বিধান, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, এখানে আসলো সেটা। এবার দ্বিতীয় পর্যায়ে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা ঈমান এনেছে, আমান অর্থ কি? ঈমান এনেছেন। আর রাসূলু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বোঝা গেল রাসূলদেরকেও ঈমান আনা ফরজ। যিনি নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তাকেও ঈমান আনতে হবে যে আমার প্রতি যেটা নাজিল হচ্ছে এটা কার পক্ষ থেকে। সেটা আসলো এখানে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। রাসূল ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, বিমা মানে যা কিছু, উনজিলা নাজিল করা হয়েছে, মির রব্বিহি তার রবের পক্ষ থেকে, অল মুমিনুন এবং মুমিনরা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার উপরে ঈমান এনেছেন, কুল্লুন আমানা বিল্লাহি সকলে ঈমান এনেছে কিসের উপরে, বিল্লাহি এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি আল্লাহর মালায়েকাদের প্রতি ঈমান এনেছে ফেরেশতা, ওয়া কুতুবিহি এবং আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান এনেছে, ওয়া রুসুলিহি এবং আল্লাহর রসুলদের প্রতি ঈমান এনেছে, কয়টা হল, আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর রসুলদের উপরে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল হয়েছে তার উপরে, কয়টা হল, পাঁচটা হল। এরপরে বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, লা নুফাররিকু আমরা তাফরিক করি না, ভেদাভেদ সৃষ্টি করি না, বাইনা আহাদিম মির রুসুলিহি রসুলদের মধ্যে, আল্লাহর রসুলদের মধ্যে কারো মধ্যে আমরা কোনো বিভেদ সৃষ্টি করি না, তার মানে রসুল হিসাবে সকলই এক। হ্যাঁ, মর্যাদার মধ্যে পার্থক্য হতে পারে, সেটা নিষেধ করা হয় নাই, কিন্তু আমরা রাসুলদের মধ্যে কাউকে মানবো কাউকে মানবো না, ঈসা আলাইহিস সালামকে মানলাম মুসাকে মানলাম না, এরকম না, আমরা সব রসুলদের উপর ঈমান আনি যে সকলই আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে আগমন করেছিলেন হেদায়েত করার জন্য মানুষদেরকে, আল্লাহর কালাম প্রচার করার জন্য, এই হল সব নবীদের প্রতি ঈমান আনার অর্থ। সব নবীদের প্রতি ঈমান আনার অর্থই না যে এখন আমাদের তাওরাতের উপর ঈমান আনতে হবে, জবুর ঈমান আনতে হবে, ইনজিলের প্রতি ঈমান আনতে হবে, আমরা এগুলো বিশ্বাস করি, আল্লাহর কিতাব ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াকে পরিবর্তন করেছেন, সব নবীদেরকে যে দিন, যে জীবন ব্যবস্থা, যে ধর্ম ছিল তার নাম ছিল কি, ইসলাম, এর মধ্যে কোনো পরিবর্তন ছিল না, সব নবীর মূল দাওয়াত ছিল তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শরিয়ার মধ্যে পার্থক্য ছিল, শাখা প্রশাখা মাসলার মধ্যে, হুকুমের মধ্যে পার্থক্য ছিল, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এরকম পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না আগে, কোন নবীর প্রতি এক ওয়াক্ত ছিল, কারো প্রতি দুই ওয়াক্ত, এরকম ভিন্ন ভিন্ন রকম ছিল। আমরা যে সব রসুলদের প্রতি ঈমান আনলাম তার অর্থ কি, যে সকলেই আল্লাহর রসুল, সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, এ অর্থে আমরা সকলের প্রতি ঈমান রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আল্লাহর রসুলদের মধ্যে আমরা কোন রকম বিভেদ সৃষ্টি করি না, আমরা সকল কি রাসুল হিসেবে সকল উপর ঈমান আনি। ওয়া মালাইকাতিহি ওয়াকালু, এবং তারা বলে সামিআনা ওয়া আতা'না, মুমিনরা কি বলবে, সামিআনা ওয়া আতা'না, সামিআনা মানে শুনলাম, আতা'না মানে ইতাআত করলাম, মানলাম, আনুগত্য করলাম, এটা মুমিনদের কথা। আর মুনাফিক আর কাফেরদের কথা হচ্ছে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, শুনলাম শব্দ খালি একটা পার্থক্য, সামিআনা ওয়া কি আছে, সামিআনা ওয়া আতা'না, আর একটা হল কি, সামিআনা ওয়া আসাইনা, সামিআনা ওয়া আসাইনা, আসাইনা মানে মানলাম না, মানি না, অবাধ্য হলাম। মুনাফিক এবং কাফেরদের কথা হচ্ছে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, আর মুমিনদের কথা কি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু সামিআনা ওয়া আতা'না, এবং মুমিনরা বলে সামিআনা, আমরা শুনলাম, আল্লাহর কালাম শুনলাম, ওয়া আতা'না, এবং সব কিছু মানলাম, আমাদের যুক্তিতে ধরুক বা না ধরুক, আমাদের জ্ঞানে আসুক বা না আসুক, আমরা সব কিছু মানলাম, মুমিনদের কাজ হলো এটা। এরপর আল্লাহ বলছেন গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির, মুমিনরা বলে গুফরানাক, আল্লাহ তোমার হুকুম পালন করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, গুফরানাকা, আমরা তোমার ক্ষমা প্রার্থনা করছি, ওয়া ইলাইকাল মাসির, এবং আমাদেরকে তোমার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, এই বিশ্বাস রাখা। এরপরে ওই যে বিষয়টা যে আমাদের মনে মনে যে কল্পনা করি তাও আল্লাহ পাকড়াও করবেন, এটার জবাব আসছে এখানে যে না ওটার অর্থ ওইটা না। এবারে সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, কাউকে বাধ্য করেন না, নাফসান কোনো ব্যক্তিকে বাধ্য করেন না, ইল্লা উসাহা, তবে তার ক্ষমতায় যা কিছু আছে, তার ক্ষমতার বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন না, ক্ষমতার বাইরে আল্লাহ তাআলা কোনো হুকুম দান করেন না। তবে বুঝতে হবে যে এটা কোনটা ক্ষমতার বাইরে কোনটা ক্ষমতার বাইরে না সেটা বুঝবেন কে? কারণ অনেকে মনে করে ফজরের নামাজ পড়া আমার ক্ষমতায় নাই, এইটা আমাদের জ্ঞান দ্বারা বিচার করার না, এটা বিচার করবেন কে? আল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা যা বলেছেন ঠিকই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, লা ইউকাল্লিফু, আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, কাউকে বাধ্য করেন না, নাফসান কোনো ব্যক্তিকে না, ইল্লা বুসাহা, তবে তার ক্ষমতায় যা আছে, লাহা মা কাসাবাত, আল্লাহ তাআলা বলছেন লাহা মা কাসাবাত, প্রত্যেকটা মানুষের জন্য প্রাপ্য সেটাই, সে ওই ভালো জিনিসগুলোর সব পাবে যা সে আমল করেছে, ও আলাইহা বাকতাসাবাত, পক্ষান্তরে সে যদি কোনো অন্যায় করে সে অন্যায়ের শাস্তিও সে নিজেই ভোগ করবে। তার মানে একজনের শাস্তি আর একজনকে দেওয়া হবে না, একজনের পুরস্কার আর একজনকে দেওয়া হবে না। আপনি অনেক গুনাহ করলেন, এখন আপনার সঙ্গে শত্রুতা আছে একজনের, আপনি ফেরেশতাদেরকে বললেন যে আমার যত গুনাহ আছে সবগুলো আমার শত্রুর আমলনামায় লেখো, আর ওর যত ন্যাক আমল আছে সবগুলো আমার আমলনামায় লিখে দাও, এটা করবে ফেরেশতারা? এটা করবে না, আল্লাহ এটা করবেন না, সে তো বলা আছে। তবে হ্যাঁ, কোনো কাজ যদি এমন হয় যে কাজের জন্য আপনি নিজে দায়ী, সন্তানদেরকে ওসিয়াত করে গেল আমি মরার পরে তোমরা একটা মাজার বানাইবা, অথবা মুরিদদেরকে সে জানে যে আমি মরলে মুরিদরা আমার মাজার তৈরি করবে কিন্তু জানা সত্ত্বেও সে নিষেধ করে যায় নাই, তাহলে এই কাজগুলো যেহেতু নিজেই করে গেছে এই জন্য শাস্তি পাবে। আবার সন্তানদেরকে ভালো তৈরি করে যায়, সেই সন্তানরা ভালো কাজ করে ন্যাক আমল করে, এটার একটা সওয়াব তার আমলনামায় পৌঁছবে, কারণ এখানে তার নিজের ভূমিকা আছে। যে আয়াত দ্বারা আবার এটা না বুঝে আসে যে তাহলে নিজে যতটুকু করে যাব এটাই পাব, নিজের সন্তানটাও তো আমার কামাই, আমি যদি সন্তানকে ভালো করে যাই ভালোভাবে তৈরি করে যাই তাহলে সন্তান যত ভালো কাজ করবে এটা আমারই করা, আর সন্তানকে যদি আমি খারাপ তৈরি করে যাই, তাকে দিন শিখাই নাই, নামাজ শিখাই নাই, রোজা শিখাই নাই, দিন শিখানো হয় নাই, এখন সে যত অন্যায় করবে সে অন্যায়ের একটা ভাগ আপনার আমলনামায় আসবে, কি জন্য? মূলত এটা আপনারই কামাই। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাহা মা কাসাবাত, প্রত্যেকটা মানুষ যে ভালো কাজগুলো করে তার পুরস্কার সে নিজেই পাবে, ওয়ালাইহা মাকতাসাবাত, এবং সে যত অন্যায় করে এই সবগুলোর অন্যায় শাস্তিও সে নিজেই ভোগ করবে। এরপরে আল্লাহ তাআলা কি সুন্দর আমাদের দোয়া শিখাচ্ছেন, দরখাস্ত যদি অফিস থেকে বলে দেয় এইভাবে দরখাস্ত করলে তোমার দরখাস্ত মঞ্জুর হবে, তাহলে আশা করা যায় ঠিক মতো হলে পরে আল্লাহ তাআলা কি করবে, সেটা আমার কাজ হবে। আল্লাহ তাআলা এবার আমাদেরকে শিখাচ্ছেন কেমনে আমরা দোয়া করব, আমাদের জীবনে চলতে গিয়ে আমল করতে গিয়ে ভুল হতে পারে, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়ালু, আমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে শিখাচ্ছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, রব্বানা, আল্লাহ তাআলা শিখাচ্ছেন হে আমাদের রব, রব তুমি আমার মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে বড় করেছো, আমার যখন যা প্রয়োজন তুমিই তো দিয়েছো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ও আমাদের রব আমরা যদি কোনো ভুল করে থাকি বা কোনো ভ্রান্তি করে থাকি, একটা হচ্ছে ভুল মানে মনেই নাই, আর একটা আছে মনে আছে কিন্তু বেখেয়ালে হয়ে গেছে। মনে করেন একটা হচ্ছে আপনি ভাত খাইছেন রোজাদার, আপনি খানা খাচ্ছেন কিন্তু মনে নাই রোজা রাখলেন যে, এটা হলো ভুল, ভুলে খাচ্ছে। আর একটা হলো রোজার কথা মনে আছে, মুখে নিয়ে পানি নাড়াচাড়া করছে, কুলি করছে, হঠাৎ ভিতরে ঢুকে গেছে, এটার নাম কি? খতা। আল্লাহ তাআলা শিখাচ্ছেন লা তুআখিজনা, আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না, ইন্নাসিনা আও আখতানা, যদি আমরা ভুল করে থাকি অথবা কোনো ভ্রান্তি করে থাকি, আমাদের ভুলগুলো আমাদের খতাগুলো তুমি পাকড়াও করো না, আমাদের ক্ষমা করে দাও। রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রাব্বানা হে আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা, তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না, বোঝা চাপিয়ে দিও না, ইসরান এমন বোঝা যেটা আমাদের পক্ষে সম্ভব না, কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, যেমনি ভাবে আপনি চাপিয়ে দিয়েছিলেন ওই লোকদের প্রতি যারা আমাদের আগে চলে গেছে, ইহুদিরা। ইহুদিরা আল্লাহর হুকুম আসলে কেবল বাড়াবাড়ি করত, সূরা বাকারায় গেছে এটা, একজন লোককে হত্যা করেছে, মূসা আলাইহিসসালামের কাছে আবেদন করা হলো, আল্লাহ তাআলা হুকুম দিলেন যে একটা গরু জবাই করে এর একটা অংশ মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দাও, সে বলে দিবে কে তাকে খুন করেছে। যে কোনো একটা গরু জবাই করলেই চলত। এরা এসে প্রশ্ন করলো যে মূসা তোমার আল্লাহকে জিজ্ঞেস করো গরুটার বয়স কি হতে হবে, তো নাজিল হলো সেটা। আবার আসলো, আচ্ছা বয়স তো বুঝলাম, গরুটার কালারটা কি হবে, আল্লাহর কাছে মূসা আবার আবেদন করলেন, তো কালার বলে দিল। এরপর আসলো, আচ্ছা বুঝলাম কালার বুঝলাম বয়স বুঝলাম, এটা কি কাজ করা যে গরু কাজে লাগানো হয়েছে হাল চাষ করার কাজে, সেরকম গরু হলে চলবে কিনা। এরকম এরা যত কঠিন করছিল আল্লাহর পক্ষ থেকে তত কঠিন করে দেওয়া হচ্ছিল, এরপরে আর ওরকম গরু পাওয়া যাচ্ছে না। তো এখানে সেটা বলা হচ্ছে রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, ও রাব্বুল আলামিন তুমি আমাদের পূর্বের লোকদের উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছো আমাদের উপরে ওরকম বোঝা চাপিয়ে দিও না। এরপরে বলছেন রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না, মা লা তাকাতা লানা বিহি, যেই জিনিসের তাকত আমাদের নাই, ক্ষমতা নাই, তাকত মানে ক্ষমতা, মা লা তাকাতা লানা বিহি, যেটার তাকত যেটার ক্ষমতা আমাদের নাই। এরপরে বলছেন ওয়াফু আন্না, আপনি আমাদের প্রতি সদয় হন, অগফির লানা আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা আমাদের প্রতি দয়া করুন। একটা হচ্ছে প্রথমে নরম হয়, আপনি একটা লোকের সাথে অন্যায় করেছেন, আপনি অনুনয় বিনয় করলে প্রথমে তার দিলটা নরম হয়, নরম হওয়ার পরে সে ক্ষমা করে, ক্ষমা করার পরে ভালো মানুষেরা আবার কি করে, তাকে হাদিয়া তোহফা দেয়, অনুদান দেয়। আমাদেরকে এখানে শিখাচ্ছেন আল্লাহ যে তোমরা এরকম দোয়া করো, প্রথমে কি বললেন, তিনটা শব্দ, আফু আন্না আপনি আমাদের প্রতি নরম হন, আফু আন্না আফবুন মানে নরম হন আমাদের প্রতি, আপনি আমাদের জন্য সুকোমল হন। এরপরে বলা হচ্ছে অগফির লানা, আপনি আমাদের ক্ষমা করুন, ওয়ারহামনা এরপরে দয়া করুন, আনতা মাওলানা আপনি আমাদের মাওলা, আপনি আমাদের মনিব, আপনি আমাদের মালিক, আনতা মাওলান আমাদের মাওলা কে, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, আমাদের আর কোনো মাওলা নাই, এখন তো একটা টাইটেল হয়ে গেছে মাওলানা, মাওলা না মানে কি, মাওলা মানে মনিব, না মানে আমাদের, তার অর্থ কি হয়, আমাদের মনিব, আমাদের মনিব কি কোনো হুজুর না আল্লাহ। এই জন্য এই টাইটেলগুলো ভারতবর্ষেই পাওয়া যায়, এগুলো আরবিতে পাওয়া যায় না, যে দেশে আরব দেশের মানুষরা এগুলো বুঝে, ওরা যখন শুনে তোমার নাম কি, কে মাওলানা অমুক, মাওলানা মাওলানা হুয়াল্লাহু তাআলা, মাওলানা তো আল্লাহ, তুমি মাওলানা কোত্থেকে, আমাদের মাওলা তো আল্লাহ, তুমি এবার আমার মাওলা হলে কোত্থেকে। যাই হোক, মাওলানা মাওলা শব্দ বিভিন্ন অর্থে আসে, কিছু অর্থ আছে যেমন গোলামের মালিককেও মাওলানা বলা, মাওলা বলা হতো, মাওলা মাওলার গোলাম, তো সেই সব অর্থে ব্যবহার করলে শিরিক হবে না, কিন্তু বর্জন করা উচিত। কারণ কোরআনে স্পষ্ট এখানে আছে, সূরা বাকারার এই সর্বশেষ আয়াতে পরিষ্কার আছে, আন্তা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলা। মাওলা মানে মনি, না মানি আমাদের, আন্তা মানি তুমি, আন্তা মাওলানা তুমি আমাদের মাওলা। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরনা তুমি আমাদের সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করো। তাহলে আল্লাহর কাছে দোয়াও করতে বলা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করো। আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার তরজমাগুলো শুনলাম, এখানে শেষের আয়াতগুলোর, এবারে এই আয়াতগুলোর একটা বিশেষ মর্যাদা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসগুলো, আবু মাসউদ থেকে, বিভিন্ন সাহাবীদের থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা বিল আয়াতাইনে মিন আখিরে সূরাতিল বাকারাতে ফি লাইলাতিন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের আয়াত দুটো পাঠ করবে কোন এক রাতে, কাফাতাহু, এই দুইটি আয়াত তার জন্য সারা রাত্রের আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে সারা রাত্র ধরে নফল নামাজ করে, যদি সারা রাত্র ধরে তাসবিহ তাহলিল করলে যে মর্যাদা, এই দুইটা আয়াত যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তাকে ওই রাতের সারা রাত্র ইবাদত করার সওয়াব দান করবেন। এর মানে এই না যে আপনি দুইটা আয়াত পড়ে ঘুমিয়ে থাকলেন, এটা একটা ভিন্ন মর্যাদা। আর এখন এরপরে ইবাদত করলে আপনার মর্যাদা আরো বৃদ্ধি হবে, এটা বলা উদ্দেশ্য। এর উদ্দেশ্য এই না যে আপনি দুইটা আয়াত পড়ে ঘুমিয়ে থাকবেন আর কোন আমল করবেন না, এটা বিশেষ মর্যাদা বলা হলো। আর একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আবু যর গিফারি বয়ান করেন, আনা বিজার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوتيت خواتيم سورة البقرة من كنز تحت العرش। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, اوتيت خواتيم سورة البقرة, সূরা বাকারার শেষের আয়াতগুলো আমাকে দেওয়া হয়েছে, মিন কানজে তাহতিল আরশ, আল্লাহর আরশের নিচে বিশেষ যে খাজানা ধনভাণ্ডার আছে, ওই বিশেষ ধনভাণ্ডারের থেকে আল্লাহ তাআলা আমাকে বিশেষভাবে দান করেছেন সূরা বাকারার এই শেষের আয়াতগুলো। লাম ইউতাহুন্না নাবিয়ুন ক্বাবলি, এইটা আমার আগে আর কোন নবীকে দেওয়া হয় নাই। তাহলে এই যে বিশেষ মর্যাদা, মানুষ কি করে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটাকে আলমারিতে আটকে রাখে, মূল্যবান সংরক্ষিত জায়গায় রাখে, আর আল্লাহর সবচেয়ে মূল্যবান এবং সংরক্ষিত জায়গা হচ্ছে আরশের তলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা বাকারার এই শেষের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন কোথার থেকে, আরশের নিচে আল্লাহ তাআলার যে সংরক্ষিত খাজানা সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে সরাসরি দান করেছেন। আর একটা হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা সম্পর্কে আছে, যে আল্লাহ তাআলা আমাকে মিরাজের সময় বিশেষভাবে তিনটা জিনিস দান করেছেন। এমনি আটটা জিনিসের কথা উল্লেখ করা আছে, এর মধ্যে তিনটার মধ্যে আছে কি, উতিয়াতিস সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্ত সালাত আমাকে দেওয়া হলো, ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, এবং আমাকে সূরা বাকারার শেষের আয়াতগুলো দেওয়া হয়েছে, শেষের আয়াতগুলো দেওয়া হয়েছে। এরপরে অগুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতি শাইআন, আরেকটা জিনিস আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার বানাবে না, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। জীবনে অনেক অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তওবা করার সুযোগ হয় নাই, কিন্তু সে শিরিক করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিবেন, অথবা শাস্তি দিয়ে তাকে জান্নাত দিবেন, কিন্তু তাকে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। আর যদি শিরিকের গুনাহ নিয়ে মারা যায় তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। এখানে এটা বলা আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটা হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলনা আলান নাস বিসালাসিন, আমাদেরকে অন্যান্য উম্মতের উপরে তিনটা জিনিস দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেগুলো কি কি? উতিতু হাদিল আয়াত মিন আখির সূরাতিল বাকারা, আমাদেরকে সূরা বাকারার এই আয়াতগুলো দেওয়া হয়েছে, মিন বাইতে কানজিন তাহতিল আরশ, আরশের তলে আল্লাহ তাআলার যে সংরক্ষিত খাজানা, ওই খাজানার থেকে আল্লাহ তাআলা আমাকে সূরা বাকারার শেষের আয়াতগুলো দান করেছেন। লাম ইউতাহা আহাদুন ক্বাবলি ওয়ালা ইউতাহা আহাদুন বাদি, যেটা আমার আগেও কাউকে দেওয়া হয় নাই আর আমার পরেও কাউকে দেওয়া হবে না, আমার আগেও কোনো নবীকে কোনো উম্মতকে দেওয়া হয় নাই আমার পরেও কাউকে দেওয়া হবে না। এরকম আরো অনেকগুলো হাদিস আছে সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا ارى احدا عقد الاسلام, আমি এরকম কাউকে দেখি নাই যে ইসলামকে বুঝেছে এরপরে সে ঘুমিয়ে পড়লো, ইয়া নামু, আর সে ঘুমিয়ে থাকলো, হাত্তা ইকরা আয়াতাল কুরসি ওয়াস খাওয়াতিমা সূরাতুল বাকারা, যে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়লো না, সে এমনি ঘুমিয়ে গেল, আমি কোন মুমিনকে এরকম করতে দেখি নাই। তাতে বোঝা গেল যে সাহাবা কেরাম এটা নিয়মিত আমল করতেন। ফাইন্নাহা কানজুন উতিয়াহু নবিয়ুকুম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই যে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আরশের তলে যে খাজানা সেখান থেকে তোমাদের নবীকে দেওয়া হয়েছে, যেটা এর পূর্বে আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই। এরপরে আরো একটা হাদিস আরো সুন্দর, আনি নুমান ইবনে বাশির قال ان الله كتب كتابا قبل ان يخلق السماوات والارض بالف عام, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ان الله كتب كتابا, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব লিপিবদ্ধ করেছেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফাই আমিন, আসমান এবং জমিন সৃষ্টি করারও 2000 বছর আগে, আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর আগে একটা কিতাব লিখে রেখেছেন, সেই কিতাবের থেকে আনজালা মিনহু আয়াতাইনে, আল্লাহ তাআলা তার থেকে দুইটা আয়াত নাজিল করেছেন, সেই দুইটা আয়াত কি? খাতামা বিহিমা সূরাতাল বাকারাতে, যেই দুইটা আয়াত দিয়ে সূরা বাকারাকে আল্লাহ তাআলা শেষ করেছেন, লা ইকরাআনি ফি দারিন সালাসা লায়ালিন, যদি কোনো বাড়িতে কোনো ঘরে তিন রাত পর্যন্ত এটাকে পড়া হয় লাগাতার পড়ে, তারপরে ফায়াকরুবুহা শাইতানুন, সেই ঘরে শয়তান আসবে এমনটা হবে না। সূরা বাকারার এই শেষের দুইটা আয়াত যদি কোনো ঘরে নিয়মিত পড়া হয় তাহলে সেই ঘরে শয়তান আসবে এমনটা হবে না। এরকম ভাবে ইবনে আব্বাস থেকে আরো একটা হাদিস, আর ইবনে আব্বাসিন কাল বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু জিব্রাইল, আমরা আল্লাহর রাসূলের কাছে বসেছিলাম, আল্লাহর নবীর কাছে তখন জিব্রাইলও বসেছিল। জিব্রাইল অনেক সময় মানুষের শ্রদ্ধ এসে বসতেন, তো এ সময় জিব্রাইল বসেছিলেন, ইসামিয়া নাকিদান ফাওকাহু, হঠাৎ করে উপরের থেকে একটা বিকট আওয়াজ শোনা গেল, একটা আওয়াজ হলো, ফারাফা জিব্রাইল বাসারাহু ইলা সামাই, জিব্রাইল তখন তার দৃষ্টি আসমানের দিকে তুললেন, ফাকালা, এরপরে বললেন, হাযা বাবুন কদ ফুতিহা মিনাস সামাই মা ফুতিহা কত্তু, এই যে আওয়াজটা হলো এটা হচ্ছে আসমানের একটা দরজা এখন খোলা হয়েছে, যেই দরজাটা এর আগে আর কখনো খোলা হয় নাই। ক্বালা ফানাযালা মিনহু মালাকুন, ইবনে আব্বাস বলেন যে জিব্রাইল বললেন যে ওখান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হচ্ছে, ফাআতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ফেরেশতা আল্লাহর নবীর কাছে এলো, ফাকালা লাহু আবশির বিনুরাইনে, ওই ফেরেশতা এসে বলল যে আপনি দুইটা নূর দুইটা আলোর সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে দেওয়া হবে। আবশির বি নূরাইনি কদ উতিতাহুমা, যে দুটো আপনাকে দেওয়া হয়েছে, লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলাকা, যে দুটো জিনিস আপনার আগে আর কাউকে দেওয়া হয় নাই, সে দুটো কি কি? ফাতিহাতুল কিতাব, একটা হচ্ছে সূরা ফাতিহা, আর হলো কি? আখাওয়াতি মাসুরাতিল বাকারাতি, আর হচ্ছে সূরা বাকারার শেষের আয়াতগুলো, লাম তাকরা হারফান মিনহু, আপনি ওই দুইটা জিনিসের যে কোনো একটা আয়াত পড়বেন, ইল্লা উতিতাহু, পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ সেটা মঞ্জুর করে এটা দিয়ে দিবেন। রহ মুসলিম আন্নাসাই, আমি যে কিতাব থেকে এটা শোনাচ্ছি এটা হচ্ছে তাফসির ইবনে কাসির, সূরা বাকারার শেষের অংশ, আর এই হাদিসটা আনা হয়েছে মুসলিম থেকে, নাসাই শরীফ থেকে। এইভাবে এই আয়াতগুলোর অনেক মর্যাদা এবং ফজিলত আমরা শুনলাম, সূরা বাকারার শেষের আয়াত এরকম ভাবে। এই জন্য সূরা বাকারার প্রথম পাঁচ আয়াত, এরপরে মাঝখান থেকে 255 এবং 56 নম্বর আয়াত, মানে আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত, পাঁচ আর দুই কত হল সাত, আর শেষের তিনটা আয়াত যেটা আজকে আলোচনা করা হলো, কয়টা হলো মোট? দশটা। এই দশটা আয়াত সম্পর্কে আছে, যে ব্যক্তি এই দশটা আমল ঠিকমতো করবে, আয়াত পড়বে এবং এর উপর ইমান রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তাকে সমস্ত শয়তানদেরকে ইবাদত করবেন, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আমরা আয়াত প্রথম পাঁচ আয়াত, ওই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি থেকে মুফলিহুন পর্যন্ত প্রথম পাঁচটা আয়াত, এরপরে আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত, অর্থাৎ 255 এবং 256 নম্বর আয়াত, এই দুটো আয়াত, এরপরে সূরা বাকারার শেষের তিন আয়াত, এই মোট দশটা আয়াত যদি কোনো ব্যক্তি ঠিক মতো পড়ে এবং এর অর্থ বুঝে আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেও সব রকম শয়তান থেকে এবং সব রকম জিনদের অনিষ্ট থেকে হেফাজত করবেন, আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। কাজেই ইমানের সঙ্গে মৃত্যু হওয়া মানে হচ্ছে পরকালে শান্তি লাভ করা। আমরা আয়াতগুলোর ফজিলত শুনলাম, এখন আমরা আসব যে আয়াতগুলোর ফজিলতের কারণটা কি, এটা আমাদের জন্য খুবই জরুরি বিষয়, কারণ সূরায়ে ফাতিহার ফজিলত, সূরায়ে ইখলাসের ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত, হুয়াল্লাহুল্লাযির ফজিলত, এগুলো আমাদের দেশে বর্ণনা করা হয়, সেটা আমি যা বয়ান করলাম তা হাদিস থেকে সরাসরি সহিহ হাদিসগুলো শুনাইলাম, ওরা বয়ান করলে আরো বেশি মজা লাগবে, কারণ ওরা আরো কিছু তৈরি করে বয়ান করবে, বানাবে, আজিব আজিব কাহিনী তৈরি করবে। কিন্তু এত ফজিলত কেন? ওই যে বলছিলাম যুদ্ধের ময়দানে যে সাহাবী সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস পড়ত, যে কোনো এক রাকাত ওরা পড়বি, সাহাবীরা আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কমান্ডার সাহেব, আমির সাহেব, উনি ইমামতি করতে গিয়ে প্রথম রাকাতে যাই পড়ুক, শেষের রাকাতে গিয়ে সূরা ইখলাস পড়বি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তাকে ডেকে, তুমি এটা কেন করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার খুব মহাব্বত লাগে, ভালো লাগে, কারণ এই সূরার মধ্যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণাগলি ছাড়া আর কোন বিঘ্ন কোন আলোচনা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে কারণে এই সূরাটাকে ভালোবাসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই কারণে ভালোবাসবেন এবং এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়বে। কারণটা কি? কারণ এই সূরাগুলোর মধ্যে তাওহীদের আলোচনা আছে। আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি একটু, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি এক ও একক, আস সামাদ, সামাদ অর্থ কি? সামাদ মানে হচ্ছে এক কথায় যে কারো কাছে ঠেকা নয়, যার কাছে সকলে ঠেকা, এর নাম কি? আর সামাদ তিনি সম্পূর্ণভাবে অমুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, আর সামাদ। কিন্তু সামাদের অর্থ শুধু এতটুকু না, সামাদ অর্থ দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে তিনি কারো কাছে ঠেকা নন, কারো মুখাপেক্ষী নন, অথচ তার কাছে সকলেই মুখাপেক্ষী, এমন যে সত্তা তার নাম কি? আর সামাদ। এই জন্য কেউ কেউ বলেছে যে ইসমে আজম বলতে একটা জিনিস আছে, আল্লাহর একটা বড় নাম। ইসমে আজম কি? কেউ কেউ বলেছেন ইসমে আজম হচ্ছে আসসামাদ। ভিন্ন মত আছে এই সম্পর্কে, কেউ আল্লাহ শব্দকে বলেছেন, কেউ আসসামাদকে বলেছেন। কারণ এই শব্দের মধ্যে একই সাথে আল্লাহর সমস্ত ক্ষমতাকে স্বীকার করা হচ্ছে, আল্লাহ কারো কাছে ঠেকা নন, অপরদিকে আল্লাহর কাছে সকলেই ঠেকা, এটা বোঝা যাচ্ছে। এরপরে আসসামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তার থেকে কেউ জন্ম নেয় নাই। তার মানে হচ্ছে জন্ম দেওয়া নেওয়া, এগুলো মানুষের দুর্বলতা। মানুষ সন্তান জন্ম দেয় কি জন্য? ভবিষ্যতে সে তাকে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এরপরে বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য, সমকক্ষ, সমপর্যায়ের কেউ নাই। পুরোটা আল্লাহর তাওহীদের আলোচনা। আসুন আয়াতুল কুরসি একই রকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোন ইলাহ নেই। আল হাইয়ু, তিনি চিরঞ্জীব, সার্বভৌম ক্ষমতার মালিক হতে হলে এই বৈশিষ্ট্যগুলো লাগবে। আমাদের তো মাশাআল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক সংসদ কয়েক দুবার মরে চিত হয়ে যায়, আল্লাহ বলছেন না। আল হাইয়ু, সার্বভৌম ক্ষমতার মালিক হতে হলে তাকে আল হাইয়ু হতে হবে, চিরঞ্জীব হতে হবে। এরপরে আল কাইয়ুমু, চিরপ্রতিষ্ঠিত এবং চিরপ্রতিষ্ঠাকারী, যে নিজেও চিরপ্রতিষ্ঠিত এবং যে তার অধীনস্থ সবকিছুকে প্রতিষ্ঠা রাখে। আমাদের দেশে যত মানুষ আছে এদের ক্ষমতা কি স্থায়ী না অস্থায়ী? এরশাদ সাহেব কত বীর দর্পে ক্ষমতা চালাইলেন, এখন অনুগ্রহের ভিখারী, মামলাগুলোই যায় না মাথার থেকে। এত চেষ্টা করলো, চামচাগিরি করলো, মামলাই যায় না মোটে। আল হাইয়ু আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তোমরা যাদেরকে সার্বভৌম ক্ষমতার মালিক বলো, রাতের বেলায় তিনটার দিকে গিয়ে দেখো নাক ডাকে কেমনে, দুই দিকে আওয়াজ হয়, নাক দিয়েও ডাকে, পিস দিয়েও ডাকে। আল্লাহ বলছেন না, এগুলো সার্বভৌম ক্ষমতার মালিক না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, সার্বভৌম ক্ষমতার মালিক যিনি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ এমন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যাকে ঘুম এবং তন্দ্রা কোনটাই স্পর্শ করতে পারে না, ঘুমও ধরে না তন্দ্রাও ধরে না, ঘুম তো দূরে কথা, ঘুমের আগের তন্দ্রাও ধরে না। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ তুমি ঘুমাও না। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন দুইটা গ্লাস নাও হাতে, গ্লাস নিয়ে রাতের বেলা দাঁড়িয়ে থাকো। তো দাঁড়াই রইল, খবরদার গ্লাস যেন হাতের থেকে পড়ে না যায়, ভেঙে না যায়। মুসাকে বললেন যে গ্লাস যেন না ভাঙে, আর ঘুমকে আল্লাহ বললেন যে মুসাকে ভালো করে চেপে ধরো। ঘুম মুসাকে ধরলো ভালো করে, এক সময় দেখা গেল হাতের সঙ্গে টাক লেগে গ্লাস দুটো চুরমার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে আল্লাহর হুকুম রক্ষা করতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন তোমার প্রশ্ন উত্তর দিয়েছি, তোমাকে দুইটা গ্লাস হেফাজত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, এই গ্লাস দুটো তুমি হেফাজত করতে পারলা না, কি জন্য? ঘুমের কারণে। আল্লাহ তাআলা যদি ঘুমান তাহলে এই সমস্ত কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই মহান আল্লাহ তাআলা যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি তাকে ঘুমও স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না। তাছাড়া ঘুম কি জন্য? ঘুম হচ্ছে দুর্বলতা কাটাবার জন্য। মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আবার ঘুমাইলে পরে কি করে? ওই ব্যাটারি যেমন দুর্বল হলে আবার কি করে, চার্জ দেয়, তো চার্জ দিলে আবার নতুন করে কাজ করে। ঘুমটা হচ্ছে মানুষের ব্যাটারি চার্জ দেওয়া, ক্লান্ত হয়ে যায় আবার ঘুমাইলে কি হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। তো দুর্বলতা দূর করার জন্য ঘুমের ব্যবস্থা, আল্লাহ কি দুর্বল হন নাকি, এটাও সামনে আসতেছে। লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওই একই কথা, সাত আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলোর একচ্ছত্র মালিকানা তার, মালিকানা কার, সার্বভৌম ক্ষমতার মালিক হতে হলে সম্পূর্ণ মালিকানা থাকতে হবে। আমাদের যারা ক্ষমতার দাবি করে তাদের মালিকানা আছে, তাদের মালিকানা নাই, তারা ভোটে নির্বাচিত হয় জনগণের দেখাশোনা করে কিন্তু মালিকানা তাদের নাই। মালিকানা আল্লাহ, মালিকানা কার, জনগণের মালিকানা এটাও তাদের অধীনে। এরপরে বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান কে, সে মান যা, কে ওই ব্যক্তি, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতিরেকে, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে এমন কে আছে, তার মানে এমন মহান সত্তা, এমন ক্ষমতার মালিক যার কাছে সুপারিশ করতে হলেও পূর্বের অনুমতি নেওয়া থাকতে হবে, অনুমতি ছাড়া পারবে না। দুনিয়া যত বড় ক্ষমতাশালী হোক না কেন, দেখা যায় যে কিছু লোকের কাছে ঠেকা, মন্ত্রীর কাছে ঠেকা, মন্ত্রীরা যেরকম পরামর্শ দেয় সেরকম তারা চলতে বাধ্য, প্রধানমন্ত্রী তার কাছে কোনো মন্ত্রীরা বলতে গেলে আবার আগের অনুমতি লাগবে নাকি। আল্লাহ তারা বলছেন মান কে, সে মান যাল্লাযী, ওই ব্যক্তিকে যে সুপারিশ করছে আল্লাহর কাছে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু আল্লাহর কাছে, ইল্লা বিইযনিহি আল্লাহর অনুমতি ব্যতিরেকে, সে অনুমতি কোথায় পাওয়া যাবে, দুনিয়াতে না, কোথায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সুপারিশ করবেন, হাদিসে বলা আছে কিয়ামতের মাঠে সমস্ত নবীরা মাঠে থাকবেন, মানুষেরা গিয়ে নবীদের কাছে যাবে, আদমের কাছে যাবে, আপনি আমাদের বাপ, খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, আপনি একটু সুপারিশ করুন আমাদের জন্য যে আল্লাহ তাআলার জন্য আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আমার দ্বারা হবে না, এটা এক এক নবীর কাছে যাবে, সর্বশেষ আমাদের নবীর কাছে আসবে। হাদিসে আসছে আমাদের নবীজি সেজদায় পড়ে যাবেন, এরপরে আসছে আমি আল্লাহর এমন প্রশংসা করব, এমন তারিফ করব যেই ভাষাগুলো আমি এখনো জানি না, আমাকে আল্লাহ তারা ওখানেই শিক্ষা দিবেন, আরশের তলে আমি সেজদায় পড়ে যাব। এরপরে আল্লাহ তারা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসালতুতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা উঠাও, তুমি এবার আবেদন করো, তুমি যা চাবে তা দেওয়া হবে, এই সুপারিশ করা শুরু হবে। এরপরে মুমিনদেরকে যখন আল্লাহ হিসাব নিকাশের পরে নাজাত দিবেন তারা সুপারিশ করবে, তাহলে এই সুপারিশটা কি দুনিয়ায় বসে কেউ বলতে পারবে যে আমি সুপারিশ করব, সুপারিশটার পারমিশন পাওয়া যাবে কোথায়, দুনিয়াতে বসে কোন ব্যক্তি এই গ্যারান্টি দিতে পারবে যে আমি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করব? বড় বড় সাহাবিরা পর্যন্ত ভয় করতেন যে আমার ইমানের সঙ্গে মৃত্যু হয় কিনা, আর এখন মাশাআল্লাহ বেহেশতের টিকিট দেয় পীর সাহেব কিবলা। এই আয়াত খুব ভালো করে বুঝবেন, আমাদের মধ্যেও অনেকে কোরআনের আয়াত এত শুনে এরপরও ইমান ক্লিয়ার হয় না, আকীদা ক্লিয়ার হয় না, আয়াতুল কুরসির কেন এত ফজিলত এখন বুঝতে পারছেন, এই একটা আয়াতের মধ্যে কি কি আছে, এই একটা আয়াতের মধ্যে সব আছে। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন, কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি আল্লাহর অনুমতি ছাড়া, ইল্লা বিইযনিহি। এরপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের আগের পিছে সব আল্লাহ জানেন। দুনিয়ার যারা সার্বভৌম ক্ষমতার মালিকানা দাবি করে তারা কি জানে পিছনে কে বন্দুক নিয়ে আছে, তার দেহরক্ষী তাকে গুলি করতে পারে, এই সবগুলো জিনিস জানা আছে। আল্লাহ বলেন আল্লাহ সব জানেন, সার্বভৌম ক্ষমতার মালিক যিনি। মানুষ এগুলো জানে না, মানুষ অতীতকে ভুলে যায়, ভবিষ্যৎকে জানে না, বর্তমানকে বুঝে না। আর আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের আগে যা কিছু আছে পূর্বের এবং পরের সব কিছু আল্লাহ জানেন। আল্লাহর কাছে কাল একটা, কাল কয়টা? মানুষের কাছে কাল কয়টা? তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতকে ভুলে যায়, ভবিষ্যৎকে জানে না, বর্তমান সম্পর্কে সবকিছু বুঝে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল একটা, কয়টা? সবকিছু বর্তমান। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এরপরে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই যে বিশাল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সবগুলো সংরক্ষণ করেন, হেফাজত করেন। আল্লাহ কিন্তু কষ্ট পান? আল্লাহ বলছেন না, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই সব কিছুকে হেফাজত করতে গিয়ে আল্লাহ তাআলা ক্লান্ত হন না, পরিশ্রান্ত হন না, আল্লাহ তাআলার কোনো ক্লান্ত হয় না, এর মধ্যে কোনো শ্রম দিতে হয় না। আহুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ তাআলা আলিয়ুল আযীম, মহা পরাক্রমশালী এবং মহান তিনি ক্ষমতার অধিকারী। কাজী তার কোনো কাজ করতে গেলে দুনিয়ার দেখেন যে যা আবিষ্কার করেছে, এই জিনিসগুলো যারা আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করলো, তারা আবিষ্কার করেছে যে উপাদান দিয়ে, যে জিনিসগুলো দিয়ে, সেগুলো কার? আল্লাহর উপাদান ছাড়া একটা গম তৈরি করতে পারবে কেউ, একটা চাউল? এই জন্য সমস্ত উপাদান বাদ দিয়ে যিনি তৈরি করতে পারেন তিনি কে? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন, আল্লাহ তাআলা যখন কোন কিছুর ইচ্ছা পোষণ করেন, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা কুন হয়ে যাও তো হয়ে যায়, হয়ে যাও হয়ে যায়। আল্লাহ তাআলার সৃষ্টি করার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এছাড়া দুনিয়ার মানুষের যা কিছু আবিষ্কার করুক, সব কিছুর জন্য কি দরকার? উপাদান দরকার, উপকরণ দরকার। সেই উপকরণগুলো তৈরি করেছেন কে? এই পর্যন্ত যে যা কিছু তৈরি করেছে সব তৈরি করে কার সৃষ্টি দিয়ে? এই জন্য মানুষ আসলে স্রষ্টা না, মানুষ আবিষ্কারক। মানুষ কি আবিষ্কার করে? মানে এইটার এই ক্ষমতা আছে, ওইটার এই ক্ষমতা আছে, এটা মিলাইলেই হয়, এটা মানুষ বের করে। মূলত ক্ষমতাগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মেয়ে লোকেরা তৈরি করে তরকারি কেমনে খাওয়া যাবে, ভর্তা কেমনে বানাতে হবে, এটাও কিন্তু আবিষ্কার। যে একটা আলু, এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, এগুলো মিলাইলে কি হবে? একটা ভর্তা হবে। একটা ঝালমুড়ি ওরা সে আবিষ্কার করেছে, যে একটু ঝাল সুরবা দিলে, মুড়ি দিলে, পেঁয়াজ দিলে, কাঁচামরিচ দিয়ে মাখাইলে এই মুড়িটা খেতে ভালো লাগে, আবিষ্কার। এরকম মোবাইল যে আবিষ্কার করেছে, সে এরকম একটা ঝালমুড়ি তৈরি করেছে। দুনিয়ার যা কিছু তৈরি করে সব তৈরি করে কার উপাদান দিয়ে? আর আল্লাহ তৈরি করতে কোন উপাদান লাগে? কোরআনে স্পষ্ট বলা আছে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন, আল্লাহ তাআলা যখন কোন কিছুকে সৃষ্টি করতে চান তখন কি বলেন? আইয়াকুলা লাহু কুন, আল্লাহ তাআলা কি বলেন? কুন হয়ে যাও। ফায়াকুন অতবার কি হয়ে যায়? হয়ে যায়। এজন্য কোনো উপকরণ দরকার নাই। আয়াতুল কুরসি আমরা বুঝতে পারলাম, এখন বোঝা গেল যে এটার মর্যাদা কেন। এই আয়াত যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে আর পড়ে, তো তার কাছে শয়তান আসবে মরতে, তার হেফাজতকারী কে? এই কারণে এইরকম ভাবে সুরা হাসরের শেষে তিনি একই ধরনের হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোন ইলাহ নেই। তারপরে কি? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্য, উপস্থিত অনুপস্থিত, সব কিছুর একমাত্র তিনি আলেম, আলিমুল গায়ব, সব কিছু জানেন, জ্ঞাত। এইভাবে আয়াতুল কুরসির ফজিলাত। তাহলে আমরা বুঝতে পারলাম আয়াতুল কুরসির ফজিলাত কেন, কুল হু আল্লাহর ফজিলাত কেন, এই যে শেষের আজকে আয়াতগুলো হলো এর এত মর্যাদা কেন। এই আয়াতগুলোর মধ্যে প্রথম, আজকে তিনটা আয়াতের প্রথম আয়াতে ছিল আল্লাহর সেই মহা ক্ষমতার কথা। শুরুতেই বলা হয়েছিল লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে এই সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর মালিকানার স্বীকৃতি দেওয়া হলো। এরপরে আল্লাহ তাআলা যে ক্ষমা করার মালিক সেগুলো আসছে, আমরা যা কিছু করি সব জানেন। এরপরে আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে আল্লাহর ফেরেশতাদের প্রতি, মালায়েকাদের প্রতি, রসুলদের প্রতি ঈমান আনা, সেটা আলোচনা করা হয়েছে। এরপরে আলোচনা ছিল যে আল্লাহ তাআলা মানুষের উপরে যে ক্ষমা যে বিধান দিয়েছেন সেই বিধানগুলোর একটা নির্দেশ, যে বিধানগুলো এমন নয় যেটা মানুষের ক্ষমতার বাইরে। আল্লাহ তাআলা ক্ষমতার বাইরে কোনো বিধান দেন না, এক কথায় সব বিধানগুলো সম্পর্কে একটা মৌলিক আলোচনা করা হলো। এরপরে এই বিধানগুলো পালন করতে গিয়ে আমাদের ভুলভ্রান্তি হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাবো এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। কেমনে ক্ষমা চাবো? রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, আমরা যদি তোমার হুকুম পালন করতে গিয়ে ভুল করে বসি অথবা ভুল অনিচ্ছাকৃত ভ্রান্তির মধ্যে পড়ে যাই, তো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা, ও আমাদের রব, তুমি আমাদের উপরে এমন কোন বিধান চাপিয়ে দিও না যেটা আমাদের পক্ষে পালন করা সম্ভব না, যেমনটা হয়েছিল আগের লোকদের প্রতি। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না, তুমি আমাদের প্রতি নরম হও। ওয়াফু আন্না, প্রথমে দিল নরম হয়, এরপরে ক্ষমা, তারপরে দয়া। এখানে তিনটা শব্দ ব্যবহার করেছেন। ওয়াফু আন্না, তুমি আমাদের প্রতি নরম হয়ে যাও। অগফির লানা, আমাদের ক্ষমা করো। তারপরে ওয়ারহামনা, তুমি ক্ষমা করে ছেড়ে দিলা। সন্তান অন্যায় করেছে, বাপ তাকে ক্ষমা করে দিল, যা ক্ষমা করে দিলাম, এরপরে তাকে কিছু দেয় নাই, তো কেমন হবে এটা? এই জন্য খালি ক্ষমা না, আমরা আবার আবেদন করছি ওয়ারহামনা, তুমি ক্ষমা করে আমাদেরকে ছেড়ে দিও না, আমরা যাবো কোথায়? ওয়ারহামনা, তুমি আমাদের রহম করো, দয়া করো, করুণা করো, তোমার অনুগ্রহ আমাদেরকে দাও। কি সুন্দর শিখানো দোয়া। আংতা মাওলানা, তুমি তো আমাদের মাওলা। ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, তুমি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করো। আমাদের সাহায্য করা মালিককে? কি সুন্দর শিখানো দোয়া। এইগুলো পরে যদি বুঝে মানুষ, তাহলে কি এরকম আকীদা রাখতে পারে যে অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চায় না? এইগুলো বইতে লেখে, এইগুলো মুরিদরা বিশ্বাস করে, এরপরে টাকা পয়সা দিয়ে মুরিদ হয়। মানুষ কত গুমরাহির মধ্যে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআন না পড়া। কোরআন, কোরআন যদি মানুষ পড়তো আর বুঝতো তাহলে এই জাতি এত অধপতনে থাকে না। এই জাতি কুমিরের কাছে গিয়ে প্রার্থনা করে, কচ্ছপের কাছে প্রার্থনা করে, খাজা বাবার কাছে প্রার্থনা করে, বড় বড় গজার মাছ। আরে মাছ, তুই তো জানো আমার দিলে কি আছে, কি মকসুদ নিয়ে আসছি, মাছে জানে। সিলেটে আমি ওই যে শায়েস্তাগঞ্জ একটা এলাকা আছে, আমি তো আগে মনে করেছিলাম যে গজার মাছ মনে হয় খালি শাহজালালের মাজারের ওখানেই আছে, কিন্তু এই শায়েস্তাগঞ্জে যেখানে মাহফিল করতে গিয়েছিলাম, মাহফিলের পাশেই বাজার, বিশাল পুকুর। এই পুকুরের যে গজার মাছ আরো বড়, আর এগুলোর অভ্যাস হয়ে গেছে, মানুষ দেখলে কি করে, হা করে এসে কাছে দাঁড়িয়ে থাকে, খাওন দেয় সবাই। আর মেয়ে লোকেরা গিয়ে বলে, গজার মাছ তুই তো জানো আমি কি মতলব নিয়ে আসছি এখানে, আমার দিলে কি মকসুদ আছে, তুই একটু পিসের কাছে বলে দে যেন আমার দিলের মকসুদটা পূরণ করে দেয়। কয়টা শিরিক করলো? একটু মাছেরে বললো যে সব তুই জানো, এটা একটা শিরিক। এরপরে মাছে আবার বলবে কাকে? পীর সাহেবকে, যেন পীর সাহেব সব সমাধান করে দেয়। এই আকিদা মানুষ রাখে, মানুষ আকিদা রাখে পীর সুপারিশ করে তাকে পার করাই দিবে। এগুলো কেন? কোরআনের যদি আয়াতগুলো ভালো করে চিন্তা করতো, গবেষণা করতো, তাহলে এগুলো থেকে বাঁচা সম্ভব হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের এই বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। কোরআনের নূর দ্বারা আল্লাহ তাআলা আমাদের সিনাকে পরিপূর্ণ করে দিন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহর নবীজির সুন্নাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকের আলোচনা পর্বে কার কোনো প্রশ্ন আছে? ওই মাওলা শব্দটা আরো কিছু অর্থ আছে, শিরিক বলা যাবে না, কিন্তু কারণ হলো যে এটা আরো কিছু অর্থ আছে। মাওলা আল গোলাম মানে গোলামের মালিক, তো গোলামের যে মালিক, আগে গোলাম প্রথা ছিল, ওই গোলামের মালিককেও গোলাম মাওলার গোলাম বলা হতো, তো সেই জন্য এটাকে শিরিক বলা যায় না, তবে বর্জন করা উচিত। কারণ মাওলা না বলা হয়েছে কাকে? এই জন্য শেরেকের গন্ধ আসে, এই জন্য শেরেক। এটা ভারতবর্ষের বইতে, আপনি কি কোন হাদিসে দেখছেন সাহাবিদের নামে মাওলানা? এই তো বললাম দেশি মানে ভারতবর্ষ বলতে আমি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াকে বলি। ভারতবর্ষ যখন আমি বলি তার অর্থ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া। যত বেদাতের আখড়া, মাওলানা নিজেরাই মাওলা, মাজার যদি মসজিদে মাজার থাকে ওই মসজিদে নামাজ হবে না, কারণ কবরস্থানে নামাজ হবে, কবরস্থান নামাজ হবে না। মাজারের টাকা দিয়ে যদি কোনো মসজিদ তৈরি করে, মসজিদ চলে, ওই মসজিদে নামাজ হবে না, মাত্র তাহরিমি হবে। হাক্কানি আমি চিনি না, আমি এক কথা বলে দিলাম, আমরা কোনো ব্যক্তিগত ফতো দেব না, এক ফতোয় হয়ে গেছে। যেই মসজিদের ভিতরে মাজার আছে, মদিনা শরীফে যে মাজার আল্লাহ রসুলের কবর যেটা, এটা কিন্তু মসজিদের ভিতরে না, ওটা আয়েশার হুজরা, ওটা মসজিদের থেকে আলাদা। মসজিদের ভিতরে হা সীমানার বাইরে যদি থাকে, মসজিদের বাইরে কিন্তু মসজিদে লাগানো, তাতে সালাত আদায় করা যাবে। কিন্তু যে মসজিদের ভিতরে হয় বা মসজিদ যেটা এই মসজিদের ভিতরে পড়ে গেছে, এই মসজিদে সালাত মাকরুহ তাহরিমি হবে। মাজারের পাশে বলে তো বললাম যে এটা জায়েজ আছে, যদি মাজারের সাথে এটা সংশ্লিষ্ট না হয় এবং মাজারের টাকা দিয়ে ওই মসজিদ নির্মাণ করা না হয়, না চলে, ইমামের বেতন ইত্যাদি মসজিদে মাজারের টাকা দিয়ে না হয়। আমরা ওই বরিশাল যাওয়ার সময় ফরিদপুর পার হলে একটা মাজার আছে, এখানে গাড়ি থামাবেই, তো ওইখানে হাবিসমিল্লা শাহ না কি জন আছে, হাবিসমিল্লা শাহ, তো এই মাজারের সামনে যখন একবার নামাজের টাইম হয়ে গেল, মাগরিবের টাইম, তো ওরা গাড়ি থামাল, হুজুর নামাজ পড়ার জন্য এখানে পড়েন, আমি বললাম না গাড়ি সামনে যাও, তো সবাই আশ্চর্য হলো যে হুজুর তো বলবে গাড়ি থামাবার জন্য, নামাজের জন্য, আর এখন গাড়ি সামনে চলো, আরেক জায়গায় থামাও, টাইম মোটামুটি একেবারে শেষ পর্যায়ে, সামনে যাও, সামনে আরেক মসজিদ থামাও। ব্যাপার কি, সবাই কৌতূহলী হলো, তাই আমি বললাম যে এখানে মাজার আছে, আর মাজারের টাকা দিয়ে যে মসজিদ চলে, এই মসজিদে সালাত পড়লে মাকরুহ তাহরিমি হবে। তো তখন আর কেউ বাড়াবাড়ি করে নাই, পাবলিক তো, গাড়ি চলে গেছে। এরপরে সারা রাস্তায় এই মাসলাই বয়ন করতে লাগলাম মাজার সম্পর্কে আলোচনা, তারা দিলে তারা বুঝছে, মানুষকে বুঝাইলে মানুষ বুঝে। অল্প কিছু লোক ছিল দুই একজন, পরবর্তীতে তারা আর টিকতে পারে নাই, কারণ এখনো হকের পক্ষে লোক বেশি আছে। যদি আপনি হক বুঝাইতে পারেন, বাতিল এখনো শেষ হয়ে যায়, এখনো সে সুযোগ আছে। কিন্তু আমরা যদি একটু সোচ্চার না হই, এখনো যদি সজাগ না হই, তাহলে আস্তে আস্তে যেভাবে বাতিলের সাইলাব শুরু হয়েছে, কিছুদিন পরে হয়তো এটা থাকবে না। এই জন্যই আমরা বলি যে এখনো যারা কোরআন আল্লাহ তারা কিছু বুঝার তৌফিক দান করেছেন, হকের কিছু কথা বুঝার তৌফিক দান করেছেন, তাদের উচিত এগুলোকে ব্যাপকভাবে প্রচার করা, দাওয়াতের কাজ করা। জি, আর কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ, হ্যাঁ, সবসময় তো ভালো, এরকম যদি কারো কোনো সময় দেখা যায় শয়তানি আসর করেছে, তো সেখানে ঝাড়ফুঁক করা যায়, এই আয়াতগুলো দিয়ে আপনি ঝাড়ফুঁক করতে পারেন, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায়, এই আয়াতগুলো দিয়ে ঝাড়ফুঁক করা যায়, আশা করা যায় যে শয়তান চলে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে যে পড়বে তার এর উপর ইমান থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো, তাই বললাম যে এগুলো আমল করলে আলহামদুলিল্লাহ সে শয়তান থেকে নিরাপদ থাকবে। এটা তাফসীরে রুহুল মানি একটা তাফসীর আছে, ওটা ভিতরে লেখা হাদিসটা দশ আয়াত সম্পর্কে, এটা ইবনে কাসির হাদিস টানে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।